চতুর্থ বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজিদ এবং ওলামাই কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই বগাবাড়ি তাওহীদ যুব সংঘের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনে বিকাল চার ঘটিকা থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন সুন্নাহ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে দিনই আলোচনা শোনার পরে মাহফিলের এই পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং আমার পরেও ইনশাআল্লাহ এই ইসলামী সম্মেলনে বিভিন্ন বিষয়ের উপরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এর মাঝখান দিয়ে অল্প একটু সময় কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা বলবো এবং শুনব তা আমল করার তৌফিক দান করুন। আমার আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে বিদআত, এই বিষয়ের উপরেই আলোচনা করার জন্য কর্তৃপক্ষ অনুরোধ করেছেন, এজন্য আমার সংক্ষিপ্ত আলোচনা এই বিষয় কেন্দ্রিকেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। নবী রাসূলের সংখ্যা কত বলেন তো দেখি, আল্লাহ পাক পৃথিবীতে কতজন নবী রাসূল পাঠিয়েছেন দেখে কথা বলেন না আপনারা, কি আমার কথা বুঝতে পারছেন তো কথা বলেন না যে আপনারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কতজন নবী রাসূল পাঠিয়েছেন? আদম আলাইহিসসালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী এবং রাসূলের সংখ্যা কত কেউ কিছু বলেন না দেখি, একটা না একটা বলবেন তো। জি এই তো বলছে এতক্ষণে যে 1,24,000, মতান্তরে 2,24,000, ঠিক আছে না? এটাই আমরা ছোটবেলা থেকে জন্মলগ্ন থেকে আমরা শুনে আসতেছি যে আল্লাহ পাক পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন 1,24,000, মতান্তরে 2,24,000। নবী রাসূলদের উপরে ঈমান, এটা ইমানের 6টি রোকনের একটি রোকন। ইমানের রোকন কয়টি? ইমানের 6টি রোকনের মধ্য থেকে একটি রোকন হলো আল ইমান বির রসুল, এক নম্বর রোকন হলো আল ইমান বিল্লাহ, দুই নম্বর রোকন হলো আল ইমান বিল মালাইকা, তিন নম্বর আল ইমান বিল কুতুব, চার নম্বর আল ইমান বির রসুল। তাহলে আল ইমান বির রসুল, রাসুলদের উপরে ইমান আনা, এটা ইমানের একটা রোকন। আর সেই রোকনটাই যদি এত দুর্বল হয় যে সেই রোকনটাই এত মতান্তর যে 1,00,000 ছাড়িয়ে যায়, মানে এমন ইখতিলাফ, এমন মতান্তর যে 1,24,000 মতান্তরে 2,24,000, 1,00,000, মাঝখানে আর কোনো কম বেশি নাই, এটা একজন মানুষ, সাধারণ মানুষ, বিবেকবান মানুষও যদি শুনে তাহলে তিনি বুঝতে পারবেন যে এই কথাটার মধ্যে কোনো একটা ফাঁক ফোকর আছে। আসলে ইমানি বিষয়গুলো এরকম হইতে পারে না। ইমানি বিষয় যেগুলো হবে এগুলো সরাসরি কোরআনে কারিমের আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হবে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস দ্বারা সরাসরি স্পষ্ট প্রমাণিত হইতে হবে। তাহলে এরকম মতান্তরের বিষয়, এরকম দুর্বল ধারণার বিষয়, এগুলো ইমানের বিষয়বস্তু হইতে পারে না। কারণ ইমানের বিষয়টি যদি সন্দেহপূর্ণ হয়, ইমানের বিষয়ে যদি এত ইখতিলাফপূর্ণ হয়, তো ওই ফাউন্ডেশনটা, ওই ভিত্তিটা মজবুত হয় না। এজন্য নবী রাসূলদের সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সঠিক সংখ্যা আর কেউ জানেন না। এজন্য কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে যে কতজন নবী রাসূল পৃথিবীতে এসেছেন, উত্তর দিবেন অসংখ্য অগণিত নবী রাসূল পৃথিবীতে এসেছেন। এটার সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। 224,000 এর যে হাদিস, এটা জাল হাদিস। আর 124,000 এর উপরে হাদিস এসেছে, কিন্তু ওই হাদিসটা কারো মতে হাসান, কারো মতে দঈফ। তো হাসান এবং দঈফ এমন পর্যায়ের এই হাদিসটা যেটা আকীদার বিষয়বস্তু হইতে পারে না, মানে আকীদা এরকম হাদিসের উপরে আকীদা হয় না, বিশ্বাস হয় না। আকীদা হইতে হলে একেবারে সহি হাদিস হইতে হয়। এজন্য নবী রাসূলের সংখ্যা অগণিত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী রাসূলের যেই দিন নিয়ে এসেছেন, যেই দিনের দাওয়াত দিয়েছেন, ওই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ দিন হিসেবে ঘোষণা দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের দিনকে পরিপূর্ণ দিন এটা ঘোষণা দেন নাই। ঈসা আলাইহিস সালামের দিনকে আল্লাহ রাব্বুল আলামিন এটা পরিপূর্ণ, একেবারে কানা কানা ভরপুর করে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। দাউদ আলাইহিস সালামের দিনকে এই ঘোষণা দেওয়া হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে এই ঘোষণা দেওয়া হয় নাই, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিয়ে এসেছেন, যেই দিনকে বিজয়ী করার জন্য এসেছিলেন, সেই দিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ। এটা এই ইসলামের, এই দিনের, শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক এই ঘোষণাটা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা, আজকের এই দিনে, এই দিনটা হলো নবম হিজরির, দশম হিজরির নয় জিলহজ, দশম হিজরির নয় জিলহজ তারিখে আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার নিয়ামতটাকেও পরিপূর্ণ করে দিলাম, সম্পন্ন করে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দিন পাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পাওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট এক নিয়ামত। এজন্য আল্লাহ পাক বলেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য ইসলামকে একমাত্র দিন হিসাবে আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। এই জন্য ইহুদিরা আক্ষেপ করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে আয়াতে কারিমাটা দিয়েছেন, এই আয়াতে কারিমাটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতেন, তাহলে আমরা ওই দিনটাকে, যেই দিন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাই ফেলতাম। ইহুদিরা বলতেছিল যে এরকম একটা আয়াত যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতেন, তাহলে আমরা ওই দিন, যেই দিন আয়াতটা নাজিল হয়েছে, আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাই ফেলতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা আয়াত উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, তাহলে আমরা যে দিনটা পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে দিনটা রেখে গিয়েছেন, এই দিনটার মধ্যে কোনো অসম্পূর্ণতা কিছু নাই। এই ইসলামের ভিতরে এমন কোনো ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যান নাই, তার অবর্তমানে পরবর্তীতে কেউ এটাকে পরিপূর্ণতা দান করবে, এমন কিছু ইবাদত অসম্পূর্ণ রাখেন নাই যিনি তারপরে ওই ইবাদতটা সম্পূর্ণ করবেন। কোনো কিছু সম্পূর্ণ করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে যান নাই, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে যান নাই, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে যান নাই, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে যান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের সমস্ত বিষয়গুলোকে পরিপূর্ণতা দান করে দুনিয়া থেকে গিয়েছেন। আকীদার এমন কোনো বিষয় নাই, ইবাদতের এমন কোনো বিষয় নাই, মুআমালাতের এমন কোনো বিষয় নাই, আখলাকের এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে শিক্ষা দিয়ে, তালিম দিয়ে, হাতে কলমে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়ে যান নাই, এরকম কোন আকীদা কোন ইবাদত ইসলামের ভিতরে নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটা রেখে গেছেন, এই দিনটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ তারাকতু ফীকুম নাকিয়াতান বাইদা, আমি তোমাদের কাছে যে দিনটা রেখে যাচ্ছি, এই দিনটা হলো একেবারে স্বচ্ছ, একেবারে পরিষ্কার, একেবারে দবদবে সাদা। এটা এত দবদবে সাদা, এটার ভিতরে ছোট্ট একটা ময়লা পড়লে, কিছু একটা পড়লে এটা অনেক দূর থেকেও দেখা যায়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি যে দিনটা আমাদের কাছে রেখে গিয়েছেন, এটা এত সাদা, এত স্বচ্ছ, এত পরিষ্কার, সামান্য এক ফোঁটা ময়লা আবর্জনা পড়লেও এই দিনের ভিতরে সেটা দূরের থেকেও লক্ষ্য করা যায়। এই জন্য আজকে এই 1400 বছর চলে গিয়েছে, এই 1400 বছর পরেও আমরা এই দিনের ভিতরে কোনটা কোনটা বেদআত আমরা ধরে ফেলেছি। যদি ইসলামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচ্ছভাবে, পরিচ্ছন্নভাবে, শুভ্র আকারে রেখে না যেতেন, তাহলে কোনটা সুন্নত কোনটা বেদআত এটা বের করা, এটা দেখা সম্ভবপর হতো না। আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক এটাকে এই জন্য নিয়ামত বলছেন যে এই ইসলাম পাওয়া, এই দিনটা পাওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট একটা নিয়ামত। কারণ এটা এমন এক নিয়ামত যে এটার মধ্যে কোনো ভেজাল, কোনো ময়লা আবর্জনা, কোনো কিছু যদি এই দিনের মধ্যে ঢুকে পড়ে, এটা সুন্দরভাবে, স্বচ্ছভাবে, স্বাভাবিকভাবে এটা বের করা যায়। এরকম একটা দিন যে পাইছে, সে ওই দিনের ভিতরে কোনো বক্রতা, কোনো ভেজাল খুঁজে পাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই দিনটা নিয়ামত হিসেবে দান করেছেন, এই দিনের ভিতরে কোনো কিছু ঢুকানোরও সুযোগ নাই, কোনো কিছু বের করারও সুযোগ নাই। এই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কানায় কানায় ভর্তি করে দিয়েছেন। এখন যদি এটার ভিতরে কোনো কিছু নতুন করে ঢুকানো হয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতগুলো দিয়ে, যে আকীদাগুলো দিয়ে এটাকে পরিপূর্ণতা দান করেছেন, সেখান থেকে কিছু জিনিস অটোমেটিক বের হয়ে যাবে। একটা গ্লাসের মধ্যে পানি রাখা আছে, সেখানে যদি আমি বাহিরের থেকে আবার কিছু পানি ঢালি, তাহলে আগে যে পানিগুলো আছে সেখান থেকে কিছু পানি বাহিরে পড়ে যাবে। যখন ইসলামের ভিতরে নতুন করে কোনো কিছু ঢোকানো হয়, পূর্বের মূল ইসলামের মধ্যে যেই জিনিসটা আছে সেখান থেকে কিছু জিনিস বের হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইসলামের ভিতরে, দ্বীনের ভিতরে কোনো কিছু বাড়ানো অথবা কোনো কিছু কমানো, এই জিনিসটার নাম হলো বেদাত। সহজভাবে কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, সরাসরি হাতে কলমে শিখাইছেন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দিনের বাহিরে কোনো কিছু যদি ইসলামের নামে, দিনের নামে, ইবাদতের নামে, আকীদার নামে, সওয়াবের নামে যদি কোনো কিছু ঢুকানো হয়, বানানো হয়, এটার নাম হলো কি, কথা বলো না, এটার নাম হলো কি, বেদাত। আর যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন, সাহাবায়ে কেরামকে হাতে কলমে তালিম দিয়ে গেছেন, যেই ইবাদত, যেই আকীদা, যেই আখলাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়ে গেছেন, ওইটার নাম হলো সুন্নাত, ওইটার নাম হলো সুন্নাত। আর যেটা পরবর্তীতে সংযোজন করা হয়েছে সেটার নাম হলো বেদাত। পরবর্তীতে সংযোজন করলে অসুবিধা কি? বেদাত যদি আমি পরবর্তীতে ভালো ভালো জিনিস পাইলাম, সেগুলোকে এনে ইসলামের মধ্যে সংযোগ করে দিলাম, ইসলামের মধ্যে ঢুকাই দিলাম, তাহলে তো ইসলাম আরো সুন্দর হওয়ার কথা, কি বলেন? যে এক সময় এগুলো ছিল না, পরে আমার কাছে মনে হয়েছে এগুলো ঢুকাইলে জিনিসটা আরো সুন্দর হয়, তাহলে আমি ইসলামকে আরো সুন্দর করলাম, হাসানা জিনিস, সুন্দর সুন্দর জিনিস ইসলামের মধ্যে ঢুকাইলাম। আমি তো খারাপ কিছু ঢুকাইলাম না, সুন্দর সুন্দর জিনিস ঢুকাইলাম, তাহলে অসুবিধাটা কি? অসুবিধা অনেকগুলা। এক নম্বর অসুবিধা, বেদাত করলে জাহান্নামে যাওয়া লাগবে। এক নম্বর অসুবিধা, সুন্দর সুন্দর জিনিস ঢুকানোর কারণে, সুন্দর সুন্দর ইবাদত ঢুকানোর কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, এটা হলো এক নম্বর অসুবিধা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন জিনিস বানানো থেকে নিজেদেরকে বাঁচায় রাখো, দূরে থাকো। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ আমি যেই জিনিস করি নাই, করার জন্য বলি নাই, শিক্ষা দিই নাই, শরীয়ত হিসাবে নির্ধারণ করি নাই, এরকম নতুন কোন জিনিস কেউ যদি ইসলামের মধ্যে ঢুকিয়ে নেয়, এটার নাম হলো বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, সমস্ত বেদাত হলো গোমরাহি, সেটা সুন্দর হলেও গোমরাহি, অসুন্দর হলেও গোমরাহি, সেটা হাসানা হলেও গোমরাহি, সাইয়্যা হলেও গোমরাহি, সুন্দর হলেও গোমরাহি, অসুন্দর হলেও গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সমস্ত গোমরাহির পরিণতি হলো জাহান্নাম। তাহলে বেদাতের পরিণতি হলো জাহান্নাম। বেদাত, সুন্দর সুন্দর বেদাত করেও জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 115 নম্বর আয়াতে কারিমে বলেন, ওয়া মান ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى, হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে কোন ব্যক্তি যদি আমার রাসূলকে নিয়ে, রাসূলের আদর্শকে নিয়ে, সুন্নতকে নিয়ে দ্বিধা সংকোচে ভোগে, আমার রাসূলের সুন্নত মানবে কি মানবে না, গ্রহণ করবে কি করবে না, এই নিয়ে দ্বিধা সংকোচের মধ্যে আছে, ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের তরিকা, মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য অন্য তরিকা গ্রহণ করে, সাহাবায়ে কেরামের তরিকা, সাহাবায়ে কেরামের রাস্তা, সাহাবায়ে কেরামের আকীদা, সাহাবায়ে কেরামের মানহাজ বাদ দিয়ে, সালাফদের মানহাজ বাদ দিয়ে, সালাফদের তরিকা বাদ দিয়ে নতুন নতুন তরিকা, নতুন নতুন আকীদা, নতুন নতুন মানহাজ অনুসরণ করে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলোর কপালে আল্লাহ পাক হেদায়েত রাখেন নাই, এই মানুষগুলো যেদিকে যেতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেদিকে ঘুরাই দেন, আর পরিণতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে ঢুকান। তাহলে বেদাতের এক নম্বর পরিণতি হলো জাহান্নামে যাওয়া লাগবে, বেদাতের দুই নম্বর পরিণতি হলো বেদাতের মাধ্যমে যত আমল করা হবে, যত আকীদা পোষণ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আকীদা, এই আমালকে আল্লাহ পাক কবুল করবেন না। বেদাতের মাধ্যমে যত আমল করা হবে, যত আকীদা হবে বেদাতের মাধ্যমে, এই আকীদা এবং আমালকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যদি কোনো ব্যক্তির আকীদা সুন্নতের অনুসারে আকীদা না হয়, যদি আকীদা আহলুস সুন্নাহ না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যে আকীদা পোষণ করেছেন, ওই আকীদার সাথে যদি আমার আকীদার মিল না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আকীদাকে গ্রহণ করবেন না। তাহলে আমার আকীদা মিলতে হবে সুন্নতের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদার সাথে, সাহাবায়ে কেরামের আকীদার সাথে, না মিললে ওই আকীদা বাতিল। এইজন্য যেই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে মিলবে, যেই আকীদাটা সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিলবে, ওই আকীদাটা হলো সহি আকীদা। যেই আকীদাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদার সাথে মিলে না, সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিলে না, ওই আকীদার নাম হলো বাতিল আকীদা। আজকে আমরা যখন বলি সহি আকীদা, সহি আকীদা, অনেকে এটা নিয়ে হাসে, তামাশা করে, সহি আকীদা আবার কি জিনিস? সহি আকীদা হলো যেই আকীদাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদার সাথে মিলে যাবে, সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিলে যাবে, ওই আকীদার নাম সহি আকীদা। আর যে আকীদা মিলবে না, ওই আকীদার নাম বাতিল আকীদা। অনেক মানুষ বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতে দুনিয়াতে আত্মপ্রকাশ করেছেন, নাউযুবিল্লাহ, এই আকীদাটা হলো বাতিল আকীদা। এই আকীদাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে মিলে নাই, সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিলে নাই। কেউ কেউ বিশ্বাস করে আহমাদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু একটা মিমের পর্দা, মিমের পর্দা উঠে গেলে আহমদ আর আহাদ এক হয়ে যায়, এই আকীদা বাতিল আকীদা। কেউ কেউ বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে ঢুকে যায়, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে ঢুকে যায়, এই আকীদার নাম বাতিল আকীদা, বেদাতী আকীদা, এটার নাম বেদাতী আকীদা, নতুন বানানো আকীদা। মনসুর হাল্লাজের ভিতরে আল্লাহ ঢুকে যায়, আল্লাহর বাড়িতে মনসুর হাল্লাজ চলে যায়, এই আকীদা বাতিল আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কখনো এই আকীদা পোষণ করেন নাই, কখনো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে আল্লাহ ঢুকে নাই, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহ ঢুকে নাই, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহ ঢুকে নাই, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহ ঢুকে নাই, কখনো একজন সাহাবি আনাল হক আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ এই দাবি কোন সাহাবি করেন নাই। তাহলে যেই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবিরা পোষণ করেন নাই ওই আকীদার নাম বেদাতি আকীদা। আর এই বেদাতি আকীদা পোষণ করলে আল্লাহ রাব্বুল আলামিন এই আকীদাটা এই বিশ্বাসটা গ্রহণ করেন না। কোন ব্যক্তি যদি বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, আল্লাহ পাক সব জায়গায় থাকেন, এমন কোন জায়গা নাই যে জায়গায় আল্লাহ থাকেন না, এমন কি মুমিনের কালবের ভিতরেও নাকি আল্লাহ রাব্বুল আলামিন ঢুকে যায়, এই জাতীয় আকীদা যারা পোষণ করেন এই আকীদাটাও হলো বেদাতি আকীদা, নতুন আকীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম এই আকীদা পোষণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান, আল্লাহ থাকেন উপরে আকাশে, আল্লাহু ফিস সামা, আল্লাহ থাকেন কোথায় আকাশে, ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সর্বত্র বিরাজমান, আল্লাহ পাকের ক্ষমতা সর্বত্র বিরাজমান, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি সর্বত্র বিরাজমান, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রবণ শক্তি সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন। যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, এই আকীদাটাও বেদাতি আকীদা। এই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা পোষণ করেন নাই। এজন্য দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, মুখে এই আকীদা পোষণ করলেও যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তখন দোয়াটা করি কোন দিকে, কে দোয়া করেন কোন দিকে, উপরের দিকে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, দোয়া করি কো হাত কোন দিকে। যদি আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান হন, চারিদিকে থাকেন, তাহলে হাত তো চারিদিকে ঘুরবে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হাত চারিদিকে ঘুরার কথা না, হাত ঘুরে না কেন? তাহলে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম চারিদিকে সব জায়গায় অবস্থান করেন না, আল্লাহ সর্বত্র বিরাজমান নন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের আকীদা ছিল এটাই, একজন দাসী পর্যন্ত এই আকীদা জানতো যে তাকে জিজ্ঞাসা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইন আল্লাহ, আল্লাহ কোথায়, দাসী কি উত্তর দিয়েছে, ফিস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশে, সুবহানাল্লাহ। ওই দাসীর আকীদা কত পরিষ্কার, কত বিশুদ্ধ আকীদা, কিন্তু আমরা সেই আকীদা থেকে সরে আজকে আমরা নতুন নতুন আকীদা বানাইছি। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে নিরাকার বানানো, সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরাম তাবে তাবেঈনে কেরাম প্রত্যেকের আকীদা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের আকারটা আল্লাহ রাব্বুল আলামিনের মতো, এটার ধরন এটার কাইফিয়াত আমরা কেউ জানি না, লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের মতো নয়, কোনো মাখলুক আল্লাহর মতো নয়, আল্লাহ আল্লাহর মতোই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর সিফাত মুক্ত করা যাবে না, আল্লাহর সিফাতকে অস্বীকার করা যাবে না। কিন্তু এখন আমরা অনেকেই বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, এটা ছিল জাহমিয়াদের আকীদা, সে জাহমিয়াদের আকীদা আজকে আমাদের ভিতরে ঢুকে গেছে, বরং কেউ আল্লাহর আকার আছে বললে উল্টা তাকেই বলে যে এ তো শেষ, একেবারে শেষ হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, এ কয় আল্লাহর আকার আছে। অথচ তিনি যিনি বলতেছেন আল্লাহ নিরাকার, তিনি বেদাতি আকীদা পোষণ করতেছেন। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, যেই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে মিলবে না, সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিলবে না, ওই আকীদা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। যেই আমলটা, যেই ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, সুন্নতের সাথে মিলবে না, ওই আমলটা, ওই ইবাদতটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সারা জীবন খতম পড়াইবেন, একটা খতম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে না। খতম আছে নি আপনাদের দিকে? বড় খতম, ছোট খতম, মাঝারি খতম, হালকা খতম, ভারী খতম, তারপরে সবিনা খতম, কোরআন খতম, খাজেগান খতম, কত রকমের খতমের আবিষ্কার বাংলার জমিনে করা হয়েছে। এই খতমগুলোর একটা খতম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কখনো করেন তো নাই, নামও শুনেন নাই, করা তো দূরের কথা, তারা এইসব খতমের নামও শুনেন না। তাহলে ইসলামের ভিতরে খতম ছিল না, এই খতমবিহীন ইসলামকে খতম বানায় সুন্দর করা হয়েছে নাকি? যে খতম বানায় সুন্দর করা হয় নাই, বাহ্যিকভাবে মনে হচ্ছে এটাকে সুন্দর বানানো হয়েছে, কিন্তু আসলে ইসলামকে এখানে তার আমালকে ইবাদতকে সে নষ্ট করে দিয়েছে। এজন্য কোনো মাইয়াতের জন্য, কোনো জীবিত ব্যক্তির জন্য, কোনো অসুস্থ ব্যক্তির জন্য, কোনো সুস্থ ব্যক্তির জন্য কোনো ধরনের খতমের বিধান ইসলামী শরীয়তের ভিতরে নাই। কোরআনে কারীম খতম, মানুষ মারা গেছে, পাঁচ খতম, দশ খতম, বিশ খতম, খতমের জোয়ার শুরু হয়ে গেছে। তারপরে দেখা গেল অসুস্থ হয়েছে কোনো ব্যক্তি, ওই অসুস্থ ব্যক্তির সুস্থতার জন্য একের পরে খতম আর খতম, খতমে শেফা, খতমে খাজগান, খতমে বুখারি, এমনকি বাংলাদেশে খতমে বুখারিও হয়, বুখারি শরীফের খতম হয়। বুখারি শরীফের হাদিসের আমালের কথা শুনলে মানুষ খেপে যায়, ওলামায়ে কেরাম খেপে যায়, বলে যে মিয়া খালি বুখারি বুখারি কর, বুখারিতে থাকলে কি আমল করতে হয়? তাহলে বোঝা গেল বুখারির অনেক হাদিস আছে আমল করা যায় না, কিন্তু বুখারির হাদিস পড়ি পড়ি মানুষের থেকে টাকা নেওয়া যায়, বুখারি খতম করে টাকা নেওয়া যায়। যে মানুষ অসুস্থ হয়েছে, কোনো বিপদে পড়ছে, ভাই বুখারি শরীফ খতম করাই দেন। তাহলে বুখারি শরীফের খতম বড় খতম, বড় খতম ছিলেন, বড় খতম ছিলেন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, এটা 125,000 বার পড়া, এটার নাম হলো কি? বড় খতম। এটার নাম বড় খতম, 125,000 বার। এটা কোরআনে কারীমের একটা গুরুত্বপূর্ণ আয়াত, ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ার পরে এই আয়াতে কারিমা এই বাক্যগুলো দিয়ে দোয়া করেছিলেন, যে কোনো মুমিন, যে কোনো ব্যক্তি যখন কোনো মুসিবতে পড়ে, বিপদে পড়ে, যে কোনো সময় এই আয়াতে কারিমা তেলাওয়াত করতে পারে, আল্লাহর কাছে এই দোয়া করতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু এই দোয়াটা 125,000 বার পড়ে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন, বিপদ দূর করে দিবেন, অসুখ ভালো করে দিবেন, এই কথাটা কে বলে দিল? এই কথাটা আমাদেরকে কে জানাইলো, কে বলল, ওই ব্যক্তিটা কে? আল্লাহর জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো ব্যক্তি এটা জানানোর অধিকার নাই। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিতেন, হ্যাঁ তোমরা এটা বিপদে পড়লে, অসুস্থ হইলে 125,000 বার পড়ে দোয়া করবা, আল্লাহ পাক তোমাদের বিপদ দূর করে দিবেন, তাহলে আমরা 125,000 বার পড়লে সেটা হয়তো সুন্নত। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, তিনি এই আমাল করেন নাই, সাহাবায়ে কেরাম এই আমাল করেন নাই, এখন নতুন করে এটা বানানো, এটার নাম হলো বেদাত, এটার নাম বেদাত। এরকম বিভিন্ন রকমের দরুদ, বিভিন্ন রকমের দরুদ বানানো হয়েছে, দরুদে তুনাজি, দরুদে শেফা, দরুদে লাখি, দরুদে হাজারি, দরুদে মাহি, কত রকমের অসংখ্য অগণিত দরুদ আর দরুদ, দরুদ আর দরুদ। এই দরুদ গুলো যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি এর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, নতুন নতুন পরবর্তীতে দিনের ভিতরে ঢুকানো হয়েছে, এইগুলা যত সুন্দর যত মজাদার দরুদ হোক না কেন, এগুলা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যত সুন্দর দরুদ হোক, যত মধুর কণ্ঠে পড়া হোক, কিন্তু কোন বেদাতে আমল আল্লাহ পাক কবুল, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি যদি এমন কোন আমল করে যে আমলটা আমি নবী করি নাই, আমার সাহাবীরা করে নাই, ফাহুয়া রাদ্দুন, সেই আমলটা বাতিল, প্রত্যাখ্যাত, সেই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এজন্য আপনি আমি মিলাদের নামে, দরুদের নামে বানানো দরুদগুলো, বানানো কবিতাগুলো সারা জীবন পড়তে পারবো, পড়াইতে পারবো, টাকা খরচ হবে, সময় নষ্ট হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা দরুদ ওই রকম কবুল করবেন না। এগুলো শুধু টাকা পয়সা খরচ করে করে পড়াইতে পারবো, পড়তে পারবো, কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আল্লাহ পাক সরাসরি কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদাররা বেশি বেশি করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। আল্লাহর জিকির কেমনে করতে হবে, কিভাবে করতে হবে, এই পদ্ধতিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইয়ে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা শিখাইছেন, শিখান নাই? আল্লাহ রাসূল সারা জীবন জিকির করেন নাই, সাহাবায়ে কেরাম জিকির করেন নাই? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যেই পদ্ধতিতে জিকির করেছেন, যেই শব্দে জিকির করেছেন, যেই বাক্যে জিকির করেছেন, যেই যেই সময়ে জিকির করেছেন, যেই যেই স্থানে জিকির করেছেন, ওই সময়ে ওই স্থানে ওই শব্দে ওই বাক্যে জিকির করা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য সুন্নত। ওই বাক্যের বাহিরে, ওই শব্দের বাহিরে, ওই সময়ের বাহিরে, ওই স্থানের বাহিরে, ওই নিয়মের বাহিরে বানায় বানায় নিজেদের পদ্ধতি অনুযায়ী, এক একজনের এক এক ব্যক্তির পদ্ধতি অনুযায়ী যত জিকির আজকার করা হবে, বাহ্যিকভাবে দেখতে অনেক সুন্দর মনে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জিকির একটাও কবুল হবে না। নিজেদের তরিকা অনুযায়ী আমি ডক্টর ইমাম হোসাইন জিকিরের একটা তরিকা বানাইলাম, নাম দিলাম তরিকা ইমামিয়া। এই তরিকায় অনেক সুন্দরভাবে জিকির করবেন, জিকির করতে করতে অনেক মানুষ এখানে বেহোশ হয়ে গিয়ে যেতে পারেন, জিকির করতে করতে অনেক মানুষ দৌড় দিয়ে স্টেজে উঠে যেতে পারেন, জিকির করতে করতে অনেকে লাপের শামিয়ানার উপরেও চলে যেতে পারেন, জিকির করতে করতে অনেকে পুকুরেও জাঁপ দিয়ে পড়তে পারেন, অনেকে জিকির করতে করতে লুঙ্গি খুলে যেতে পারে, অনেকে জিকির করতে করতে পাঞ্জাবি খুলে যেতে পারে, অনেকে জিকির করতে করতে জজবা উঠে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা জিকিরও কবুল হবে না, একটা জিকিরও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কারণ এই জিকির আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করেন নাই, ডক্টর ইমাম হোসেনের তরিকায় করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকরেরও জিকির বানানোর কোনো পাওয়ার নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির বানানোর কোনো ক্ষমতা নাই, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির বানানোর কোনো ক্ষমতা নাই, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির বানানোর কোনো ক্ষমতা নাই। একজন সাহাবীর জিকিরের পদ্ধতি বানানোর, জিকিরের কৌশল বানানোর কোনো ক্ষমতা নাই। বাংলাদেশে বিভিন্ন ওয়াজ মাহফিলে জিকির হয়, বিভিন্ন জায়গায় জিকিরের মজলিস বসে, জিকিরের হালাকা বসে, জিকির হয়। জিজ্ঞাসা করবেন, ভাই এটা কোন তরিকার জিকির, আপনারা যে জিকিরটা করতেছেন এটা কোন তরিকার জিকির? উত্তর আসবে, এটা সৃষ্টিয়া তরিকার জিকির, এটা কাদেরিয়া তরিকার জিকির, এটা নকশবন্দিয়া তরিকার জিকির, এটা মুজাদ্দিদিয়া তরিকার জিকির, এটা খাস মুজাদ্দিদিয়া তরিকার জিকির, এটা সৃষ্টিয়া সাবেরিয়া তরিকার জিকির, এটা সৃষ্টিয়া নিজামিয়া তরিকার জিকির। তা এত তরিকার জিকির পাইলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার জিকিরটা কোথায় গেল? এইসব ব্যক্তিদের তরিকার জিকির, এখানে প্রত্যেকটা ব্যক্তি এক একজন ব্যক্তি। মুঈনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন ব্যক্তি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন ব্যক্তি। তারপরে নকশবন্দি বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন ব্যক্তি। তারপরে মুজাদ্দিদে আলফেসানি, তিনি একজন ব্যক্তি। নিজামুদ্দিন আউলিয়া, তিনি একজন ব্যক্তি। এভাবে প্রত্যেক ব্যক্তির নামে ব্যক্তির তরিকার জিকির, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার জিকির কোথায় হারিয়ে গেল? আমার ভাইরা এবং বোনেরা, বাংলার জমিনে আজকে জিকির নিয়ে 1 কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা করা হয়। বাংলার জমিনে জিকির নিয়ে এখন কোটি টাকার চ্যালেঞ্জেও পৌঁছে গেছে। বোঝা যায় জিকিরকারীদের পকেট এখন খুব ভারী, জিকিরকারীদের পকেটে কোটি কোটি টাকা, না হয় কোটি টাকার চ্যালেঞ্জ। যুগে যুগে একজন নবী কোটি টাকার চ্যালেঞ্জ করছে, শুনছেন কোনোদিন? একজন সাহাবি কোটি টাকার চ্যালেঞ্জ করছেন, কোন তাবেঈ 1 কোটি টাকার চ্যালেঞ্জ করছেন, তাবে তাবেঈন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যুগে যুগে কোন আলেম এরকম কোটি টাকার চ্যালেঞ্জ দিছেন যে আমাদের এই জিকির যদি নাজায়েজ প্রমাণ করতে পারো 1 কোটি টাকা দেব? এরকম জিকিরের চ্যালেঞ্জ দেওয়া কোনো ঘটনা আজ পর্যন্ত শুনছেন কিনা? 1400 বছরে শোনা যায় নাই, এখন শোনা যায়। কেন? কারণ এখন শোনা যায় ওই জিকিরের ব্যবসা বসায়, জিকিরের দরবার বসায়, মানুষের পকেট খালি করে করে বস্তায় বস্তায় টাকা নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে, এজন্য 1 কোটি টাকা ওনাদের কাছে কিছুই না। 1 কোটি টাকা একজন ব্যাংকে যায় লিখছে টাকা তুলবে, 1 লোক ব্যাংকে গেছে 1 লক্ষ টাকা, কত টাকা লিখছে? 1 লক্ষ টাকা মাত্র, চেকের মধ্যে লিখছে 1 লক্ষ টাকা মাত্র। আরেকজন তাকায় দিচ্ছে, দেখে যে 1 লক্ষ টাকা মাত্র, তো এই লোক তুলব মাত্র 10,000 টাকা, তো এই লোক লিখছে 10,000 টাকা কিছুই না, চেকের মধ্যে লিখছে তো 10,000 টাকা কিছুই না। এখন ম্যানেজার সাহেব দেখে কি রে, এই কোন ধরনের কথা, 10,000 টাকা কিছুই না, এইরকম লেখা তো জীবনে কোনোদিন দেখলাম না, 10,000 টাকা কিছুই না আবার কি? ম্যানেজার সাহেব ডাকছে, আই মিয়া কি ব্যাপার ভাই, এটা কি লিখলেন 10,000 টাকা কিছুই না? কয় ম্যানেজার সাহেব, শুনেন আমার সামনে একটা লোক 1 লক্ষ টাকার চেক লিখছে, ওই চেকের মধ্যে লিখছে 1 লক্ষ টাকা মাত্র, 1 লক্ষ টাকা যদি মাত্র হয় 10,000 টাকা তো কিছুই না, এই জন্য আমি লিখছি 10,000 টাকা কিছুই না। তাহলে যারা কোটি কোটি টাকা বস্তায় ভরে ভরে সব সময় দরবারে রাখে, তাদের কাছে 1 কোটি টাকা কিছুই না। এই জন্য ওয়াজের ময়দানে বসিও 1 কোটি টাকার চ্যালেঞ্জ দে, 1 কোটি টাকার চ্যালেঞ্জ। আপনার ওই যে মানহানির মামলা হয় না, মানহানির মামলা করতে হইলে আপনি কত কোটি টাকার মামলা করবেন, এটার একটা সীমা আছে, সীমা রেখা আছে। ইচ্ছা করলেই আপনি যাই মাত্র 10 কোটি টাকার মামলা করে দিতে পারবেন না। আপনি কত টাকার মালিক, আপনার অবস্থাটা কি, সামাজিক অবস্থানটা কি, এগুলো দেখে শুনে আপনি করতে হয়। তাহলে যারা এরকম ওয়াজ মাহফিলে চ্যালেঞ্জ করে বোঝা যায় এদের এত কোটি কোটি টাকার মালিক এদের কাছে এক কোটি টাকা কিছুই না। এই জন্য কোটি কোটি টাকার চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ, ইল্লাল্লাহ জিকির যদি নাজায়েজ প্রমাণ করতে পারো, ইল্লাল্লাহ জিকির নাজায়েজ প্রমাণ করার জন্য তো কোনো দলিল লাগে না, কারণ দলিলে নাই প্রমাণ করবে কিভাবে, দলিল থাকলে এনে প্রমাণ করে, এটা তো বেদাত হয়েছে দলিল না থাকার কারণে। যদি ইল্লাল্লাহ জিকির করার দলিল পাওয়া যেত তাহলে তো এটা বেদাত হইতো না, এটা সুন্নতে হয়ে যাইত। তাহলে এটার দলিল না থাকা এটাই হলো বেদাত হওয়ার দলিল। আমি সব সময় বলি যে ভাই এই পাশে যে সুন্দর একটা বাড়ি দেখতেছেন, দোতলা বাড়ি, অনেক সুন্দর বাড়ি, এটা কিন্তু আমার না। আমি ঘোষণা দিলাম যে সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা শুনেন, এই যে পাশে একটা সুন্দর বাড়ি, অনেক সুন্দর বড় সুন্দর বাড়ি করছে দোতলা, এই বাড়িটা কিন্তু আমার না। এখন আপনি যদি বলেন শায়েখ, আপনি বললেন বাড়ি এটা আপনার না, এটা যে আপনার না এটার দলিল দেখাই যান, কবলা দেখান, খতিয়ান দেখান, এগুলো দেখাই যান। এটা আপনি বলছেন আপনার না, কেমনে বুঝলেন আপনার না, দলিল দেখান। এখন আমার কাছে কোনো দলিল আছে? আমার কাছে দলিল নাই, এই জন্য বাড়ি এটা আমার না। যদি আমার কাছে দলিলে থাকতো তো বাড়ি এটা তো আমারই হইতো। যিনি এই বাড়ির মালিক তার কাছে দলিল আছে, তার কাছে খতিয়ান আছে, সব কিছু তার কাছে আছে, আমি বাড়ি এটার মালিক না, এই জন্য আমার কাছে কিছুই নাই। ইসলামের ভিতরে যেটা ইবাদত, যেটা সুন্নত, এটার অসংখ্য দলিল প্রমাণ সব আছে। যেটার দলিল নাই প্রমাণ নাই ওইটাই বেদাত, দলিল না থাকাটাই বেদাত। দলিল থাকলে তো বেদাতে হয় না। আর যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিষেধ করেন, খবরদার এটা করা যাবে না, তখন এটা বেদাত হয় না, তখন এটা হারাম হয়ে যায়, মাকরু হয়ে যায়, ওইটার নাম বেদাত থাকে না। নবী সরাসরাম যদি নিষেধ করে দেন তখন এটা হয়ে যায় হারাম, এটা হয়ে যায় মাকরু। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, জিকিরের পদ্ধতি, জিকিরের কলা কৌশল, জিকিরের বাক্যগুলো, এগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। কতগুলো জিকির আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন, সেই সুন্নতি জিকিরের খবর নাই, বিভিন্ন তরিকার বানানো জিকির নিয়ে আমরা মহাব্যস্ত, এবং সেগুলোকে বৈধ বানানোর জন্য কোটি টাকার চ্যালেঞ্জ দিয়ে ওইটাকে বৈধ বানাইতে হবে, কিন্তু সুন্নতি জিকির গুলো পড়ে আছে কোনো খবর নাই। বাংলাদেশের মসজিদে মসজিদে ঘুরে দেখেন, ফরজ নামাজের পরে যে জিকির, এই জিকির গুলো বন্ধ হয়ে গেছে। ফরজ নামাজের পরে মসজিদে মসজিদে কোনো জিকির নাই, ফরজ নামাজের জিকির গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই, অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে ফরজ নামাজের পরে জিকির এটা সুন্নত। কই সেই সুন্নতি জিকির গুলো তো দেখা যায় না বাংলাদেশে। বাংলাদেশের পীর সাহেবেরা এত তরিকার জিকির শিখান, ফরজ নামাজের পরে কোনো জিকির শিখায় না, কোনো জিকির শিখায় কয় এভাবে মাথায় হাত দিয়ে এটা পড়বা এটা পড়বা, মাথায় হাত কেন, সালাম ফিরানোর পরে মাথায় হাত, তারপরে বিভিন্ন বানানো ইয়া হাইয়ো ইয়া কাইয়ো এটা সেটা, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো জিকির শিখিয়েছেন ফরজ নামাজের পরে, সেই জিকির গুলো উঠে গেছে, সুন্নতি জিকিরের খবর নাই। সকাল সন্ধ্যার সুন্নতি জিকির, ঘুমানোর সময়ের সুন্নতি জিকির, মসজিদে যখন রওনা দিই ঘরের থেকে সুন্নতি জিকির আছে না, সুন্নতি জিকির যে রাস্তা দিয়ে মসজিদে যাইতেছেন, যাইতে যাইতে রাস্তা রাস্তায় জিকির করতে করতে যাবেন, ওই জিকিরটা কি বলেন তো দেখি, কয়জনে পারেন? অসংখ্য ভাই বোন বাংলাদেশে এটা শুনেও নাই। আল্লাহুম্মা জাআল ফি কালবি নূরা ওয়া ফি সামি নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা আল্লাহুম্মা জাআলনি নূরা ওয়া জাআলনি নূরা। এই দোয়া পড়তে পড়তে আপনি এই জিকির করতে করতে বাসা থেকে মসজিদের দিকে রওনা দিবেন, এটা সুন্নতি জিকির। এরকম শত শত সুন্নতি জিকির, আজকে সেই জিকির পড়ে রয়েছে কোনো খবর নাই, কিন্তু বিভিন্ন ব্যক্তিদের তরিকার নামে নতুন নতুন জিকিরের পদ্ধতি, জিকিরের কলা কৌশল, জিকিরের প্র্যাকটিস। বর্তমান অনলাইনের যুগ হওয়াতে কত রকমের জিকির যে ফেসবুকে ইন্টারনেটে দেখা যায়, যেই পদ্ধতির জিকিরগুলো, যেই বাক্যের জিকিরগুলো, অনেকগুলো জিকির আছে অস্পষ্ট, কি জিকির করতেছে কিছু বোঝা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে বলছেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা তাওহীদের কালেমা, এটাকে খণ্ড বিখণ্ডিত করার অধিকার জমিনে আল্লাহ পাক কাউকে দেন নাই। কেউ যদি শুধু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এই লোক ইমানদার হবে? খালি লা ইলাহার জিকির করে, বরং এই লোক নাস্তিক হয়ে যাবে। শুধু লা ইলাহার জিকির করে, আরেকজন যদি জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই লোক ইমানদার হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ দুইটার সমন্বয়ে, দুইটার যোগফল হলো ইমানদার। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদতের যোগ্য মাবুদ এটা কাফেরও স্বীকার করছে, করে নাই? যখন জিজ্ঞাসা করা হয়তো কে তোমাদেরকে সৃষ্টি করেছে, তারা বলতো আল্লাহ। কে তোমাদেরকে রিজিক দেয়, বলতো আল্লাহ। কে তোমাদেরকে এই পৃথিবী পরিচালনা করে, বলতো আল্লাহ। কে জীবন দান করে, কে মৃত্যু দান করে, বলতো আল্লাহ। আবার অনেক সময় কাফেররাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহকে সাজদা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আন-নাজমের আয়াত তেলাওয়াত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদা করছেন, মক্কার মুশরিকেরাও সাজদা করছে। তাহলে আল্লাহকে সাজদা করে নাই, আল্লাহকে মাবুদ মানে নাই, কিন্তু মানছে, কিন্তু একমাত্র মাবুদ মানে নাই। তারা অসংখ্য মাবুদের মধ্য থেকে আল্লাহকেও একজন মাবুদ মনে করত, কিন্তু একমাত্র মাবুদ হিসাবে আল্লাহকে স্বীকৃতি দেয় নাই। এই জন্য ইমানদার হইতে হলে শুধু লা ইলাহা এতটুকু ইমানদার হইলেও ইমানদার না, আবার লা ইলাহা বাদ দিয়ে শুধু ইল্লাল্লাহ ইমানদার হইলেও ইমানদার না, বরং দুইটা মিলে লা ইলাহা ইল্লাল্লাহ দুইটার সমন্বয় ইমানদার। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, বেদাত এটার পরিণতি, দুই নম্বর পরিণতি, আল্লাহ পাক কোন ইবাদত বেদাত পদ্ধতিতে করলে কবুল করেন না। তিন নম্বর, নবী সাল্লামের সাফাত পাওয়া যাবে না, নবী সাল্লামের হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে অসংখ্য ব্যক্তি নবী সাল্লামের হাউজে কাউসারের দিকে আসতে থাকবে, ফেরেশতারা বাধা দিবেন। বাধা দেওয়ার পরে জিজ্ঞাসা করা হবে, নবী সাল্লাম বলবেন হাউলাই উম্মতি, এরা আমার উম্মত, এদেরকে বাধা দিও না। তখন ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না এরা আপনার পরে অনেক নতুন নতুন ইবাদত তৈরি করেছে, নতুন আকীদা বানাইছে, নতুন ইবাদত বানাইছে, বেদাত তৈরি করেছে, এই জন্য এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানিও পাবে না। তাহলে বেদাতের পরিণতি খুবই ভয়াবহ। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, যে ইবাদতটা আমি করতেছি এই ইবাদতটা সঠিক কিনা, এই ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা, করতে বলেছেন কিনা, অনুমোদন দিয়েছেন কিনা, শিখিয়েছেন কিনা, শরীয়তের অন্তর্ভুক্ত করেছেন কিনা, এটা দেখে শুনে আমাকে আমলটা করা জরুরি। না সারা জীবন আমল করে যাব, কিন্তু এই আমলটা আমার কোনো কাজে আসবে না। এই জন্য আমল কম হোক, কিন্তু যে আমলটা হবে এই আমলটা যেন বিশুদ্ধ হয়, আমলটা যেন সুন্নতের আলোকে হয়, আমলটা যেন বেদাতের আলোকে না হয়, এই বিষয়ে আমাদেরকে একজন মুমিন হিসাবে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতের আলোকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।